إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال تعالى فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤته أجرا عظيما الله سبحانه وتعالى বলেছেন فليقاتل في سبيل الله তোমাদের মধ্যে তারা আল্লাহর রাস্তায় কিতাল করুক الذين يشرون الحياة الدنيا بالآخرة যারা আখিরাত বিনিময়ে দুনিয়ার জিন্দগিটাকে দুনিয়ার জীবনটাকে বিক্রয় করে দিয়েছে। আমায়ু কাতিল ফি সাবিলিল্লাহি যে আল্লাহর রাস্তায় কিতাল করে ফায়ুকতাল আও ইয়াগলিব যে নিহত হোক অথবা বিজয়ী হোক ফাসাউফা নুতিহি আজরান আযীমা শীঘ্রই আমরা তাকে দেব আজরান আযীম মহা পুরস্কারে ভূষিত করব। তাদেরকেই আল্লাহ তাআলা বলেছেন কিতাল করার জন্য যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার এই জীবনটাকে বিক্রয় করে দিয়েছে। তো আমরা সুহাদাদের যে সিরিজ এটা কভার করছিলাম পূর্বে, আমরা সাহাবাদের বিভিন্ন ঘটনা বলি, আমরা যে কিভাবে তারা আল্লাহর জন্য নিজেদেরকে পেশ করে দিয়েছিলেন, কুরবানি পেশ করেছিলেন, এ ব্যাপারে আলোচনা করছিলাম। তো সাহাবাদের অনেক সাহাবাদের একটা বিশেষ অংশ, তারা অধিকাংশই দেখা গেছে আল্লাহর রাস্তায় শাহাদা বরণ করেছেন, নিজেদেরকে জিহাদের ময়দানে বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। তো আমরা এর মধ্যে সামান্য কিছু ঘটনা বলি উল্লেখ করেছিলাম, কারণ এখানে সম্ভব নয়, অনেক অনেক সাহাবাদের এরকম কুরবানির ঘটনা রয়েছে। তো আজকে আমরা এখানে এরকম কিছু ঘটনা পেশ করব যেখান থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে এই ঘটনাগুলি থেকে যে আল্লাহর জন্য তারা নিজেদেরকে নিজেদের জানকে কুরবানি দিয়েছেন, কারণ মানুষের জানটা হচ্ছে সবচেয়ে প্রিয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার জীবনের চাইতে, এই জীবনটা ছাড়া এর সবকিছু চাইতে আপনি বেশি প্রিয়। তার মানে একজন মানুষের জানটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যে যথেষ্ট নয়। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনি এখন থেকে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। তো একজন ব্যক্তি যখন তার জানটা আল্লাহর জন্য দিয়ে দেয়, এর চেয়ে উত্তম কুরবানি আর কি হতে পারে? এখানে আমরা দেখব আসহাবে উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা আমাদের সবারই জানা আছে। আমরা আজকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখব আসহাবুল উখদুদের ঘটনাতে, বালকের যে ঘটনা, এটাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। হাদিসটা একটা দীর্ঘ হাদিস। তো আমরা এখানে শুধু কিভাবে আল্লাহর জন্য নিজেদেরকে কুরবানি করতেছেন, আল্লাহর জন্য নিজেদেরকে নিজেদের জান বিলিয়ে দিচ্ছেন, এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে দেখব ইনশাআল্লাহ। এই হাদিসটি আমরা জানি যে মুসলিম শরীফ থেকে বর্ণিত হয়েছে। এখানে সোহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বযুগে একজন বাদশাহ ছিল এবং তার উপদেষ্টা এক জাদুকর ছিল। জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, তাই আপনি আমার নিকট একটি বালক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। পূর্বের যুগে যে রাজারা ছিল তাদের কাছে জাদুকররা থাকতো এবং সৈন্যবাহিনী থাকতো, এই দুইটা দ্বারা তাদের রাজত্বকে তারা কন্ট্রোল করত। জাদুর দ্বারা মানুষকে চমকপ্রদ করে আকর্ষিত করে রাখত, আর সৈন্যবাহিনী দ্বারা জুলুম করে বা তাদের যে রাজত্ব এটাকে কায়েম রাখত। তো ফলে ওই বাদশাহ যখন জাদুকর বিদ্ধ হয়ে যায় বলে আপনি একটা বালক এনে দেন, আমি তাকে জাদু শিক্ষা দিব, বাদশাহ তার কাছে একটি বালক পাঠাতে আরম্ভ করলো যাকে সে জাদু শিক্ষা দিত। তার যাতায়াতের পথে, অর্থাৎ বালকের যাতায়াতের পথে, একজন রাহিব, মতলব একজন দিনদার আলেম, সে বাস করত ওই বালকের আসা যাওয়ার পথে। যখনই বালকটি জাদুকরের কাছে যেত তখনই ওই রাহিব বা ওই আলেমের নিকট কিছুক্ষণের জন্য বসত, তার কথা তার নিকট ভালো লাগত। অর্থাৎ ওই যে আলেম রাহিব, ওনার কথা ওই বালকের নিকট খুবই ভালো লাগত। ফলে সে যখনই জাদুকরের নিকট যেত তখনই যাওয়ার সময় সে ওই আলেমের নিকট বসত, ওই রাহেবের নিকট। যখন সে ওই রাহেবের কাছে আসত জাদুকর তাকে তার বিলম্বের কারণে মারত, পিটাত আর কি, যে কেন দেরি করে আসলো। ফলে সে ওই রাহেবের নিকট এর অভিযোগ করলো, জানালো যে এরকম মানে আমাকে মারা হয়, আমি যেহেতু আপনার কাছে বসি অথবা দেরি করে যেতে হয়। তো ওই রাহেব বলল, যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে, তখন তুমি বলবে যে আমার বাড়ির লোক আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ির লোক মারবে বলবে, মারার আশঙ্কা হবে, তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে এই দিনই শিক্ষার জন্য বিশেষ প্রয়োজন হইলে সেক্ষেত্রে মিথ্যা বলা যেতে পারে। এখানে ওই আলেম তাকে শিক্ষা দিয়েছেন এবং হাদিস এটা বর্ণিত হয়েছে। সুতরাং সে এভাবেই দিনাতিপাত করতে লাগলো, করতে থাকলো। একদিন বালকটি তার চলার পথে একটি বিরাট হিংস্র জন্তু দেখতে পেল। ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল। বালকটি মনে মনে বলল, আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না ওই রাহেব শ্রেষ্ঠ, আজকে আমি পরীক্ষা করে জানতে পারবো। অতঃপর সে একটা পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি ওই রাহেবের যে বিষয়টা তোমার নিকট জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয়, তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এই বালকটা বলতেছে, ও আল্লাহ, ওই রাহেব মানে ওই যে আলেম, তা উনি যেই আলোচনা করতো এটা তার কাছে প্রিয় লাগতো, ভালো লাগতো, এই জন্য সে কিন্তু ওইটা বলে নাই যে আল্লাহ জাদুকরের বিষয়টা যদি রাহেবের বিষয়ের চেয়ে বেশি প্রিয় হয়। উনি বলছেন যে, ওই বালকটা বলল যে, হে আল্লাহ, যদি ওই যে রাহেব উনার বিষয়টা তোমার নিকট জাদুকরের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তুমি এই জন্তুটাকে মেরে ফেলো, যাতে কি জন্য রাস্তাটা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে। এভাবে সে দোয়া করে আল্লাহর কাছে। তো যখন সে ওই জন্তুটাকে পাথর ছুড়ল, ওই হিংস্র প্রাণীটাকে, তাকে হত্যা করে দিল, অর্থাৎ ওই পাথরের ফলে কি হইল, এটা নিহত হয়ে গেল। এরপর লোকেরা চলাফেরা করতে লাগলো, বালকটা রাহেবের নিকট এসে ঘটনাটা বর্ণনা করলো। তখন ওই রাহেব মানে অর্থাৎ ওই আলেম বললেন, হে বৎস, তুমি আজ আমার চেয়ে উত্তম। সুবহান আল্লাহ, এই কথাটার মধ্যে কিন্তু অনেক উত্তম একটা শিক্ষণীয় বিষয়, যে ওই আলেম ওই বালকের অবস্থা লক্ষ্য করে এবং ওই আলেম নিজের কোনো কিবর প্রকাশ করে নাই, অহংকার প্রকাশ করে নাই, ওই বালকটাকে বলতেছে যে তুমি আজকে আমার চেয়ে উত্তম। এই যে স্বীকারোক্তি, এটা কয়জন আলেম দিতে পারে? তিনি বললেন যে, তুমি আজকে আমার চেয়ে উত্তম, তোমার অর্থাৎ কি জন্য, তোমার ইমান এবং ইয়াকিনের কারণে। তোমার ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষা ফেলা হবে, সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না, আমার ব্যাপারটা প্রকাশ করে দিও না। এখানে ওই আলেম তার অবস্থা দেখে, ওই বালকের অবস্থা দেখে, তার ইমান এবং ইয়াকিনের অবস্থা দেখে বললেন যে শীঘ্রই তুমি পরীক্ষিত হবে। এখানে কেন এই কথা বললেন, এখান থেকে আমাদেরও শিক্ষণীয় আছে, যারা আমরা এই দিনের পথে চলছি, এই দিন এই দুনিয়ার জীবনটাই আল্লাহ পরীক্ষা ক্ষেত্র করেছেন। আর নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেন এবং এরপরে যত নিকটে তাদেরকে তত বেশি পরীক্ষায় ফেলা হয়। এটা এই জন্য যে আল্লাহ তাআলা যাতে তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন, যাতে আল্লাহ তাআলা তাদের দারাজাত অনেক বেশি বৃদ্ধি করতে পারে। ওই অবস্থার দিকে লক্ষ্য করেই কিন্তু বললেন যে শীঘ্রই তুমি পরীক্ষিত হবে, এবং সাথে সাথে এইটাও বললেন যে তুমি আমার অবস্থাটা প্রকাশ করে দিও না। কারণ কেউ কেউ আছে এমন যে ওই রাহেবের অবস্থা এমন ছিল না যে তিনি তার অবস্থাটা প্রকাশ্যে মানুষকে দিনের দিকে ইয়া করবেন এবং এটার মোকাবিলা করবেন বা অথবা এই পরীক্ষার সম্মুখীন হবেন, এইরকম ওনার অবস্থা ছিল না। এজন্য বলছেন যে তুমি আমার থেকে শিখতেছ, তুমি যদি পরীক্ষিত হও আমার বিষয়টা প্রকাশ করে দিও না। যাই হোক, অতঃপর আমরা হাদিসে ফিরে আসি। বালকটি তখন আল্লাহর ইচ্ছায় জন্ম অন্ধ এবং কুষ্ঠরোগ যারা রোগাক্রান্ত তাদেরকে ভালো করত এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত। এই অবস্থায় বাদশার জনৈক একজন যে উপদেষ্টা, সে অন্ধ হয়ে গেল। তখন সেই বালকটির কথা যখন সে শুনল, তখন প্রচুর উপঢৌকন নিয়ে, প্রচুর হাদিয়া নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে, তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এই সমস্ত উপঢৌকন তোমার। বালকটা তখন কি বলল, সে বলল যে, আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না, আল্লাহ তালাই আরোগ্য দান করে থাকেন। কারণ শিফাকে দেন আল্লাহ তাআলা, দেন আপনি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করব, ফলে তিনি আপনাকে অন্ধত্ব থেকে মুক্ত করবেন। এখানে শর্ত করলেন কি, আপনি আল্লাহর প্রতি ইমান আনয়ন করবেন। সুতরাং সে তার প্রতি ইমান আনলো, অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনলো, ফলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। উপদেষ্টা রাজার পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল। বাদশাহ তাকে বলল, কে তোমার চোখ ফিরিয়ে দিল? সে বলল যে, রব্বি, আমার রব। ওই উপদেষ্টা বললেন যে, আমার রব আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। তখন বাদশাহ জিজ্ঞেস করল, আমি ব্যতীত তোমার কোনো রব আছে কি? তখন ওই উপদেষ্টা তিনি বললেন যে, আমার রব এবং আপনার রব হচ্ছেন আল্লাহ, আমার এবং আপনার রব হচ্ছেন আল্লাহ। বাদশাহ তাকে গ্রেপ্তার করল। কত কাছের ব্যক্তি, উপদেষ্টা ছিল, কিন্তু যখন তাকে রব মানতে অস্বীকার করলো তখন তাকে গ্রেপ্তার করলো এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই যে বালকের কথা বলে দিল। এখানে লক্ষণীয় বিষয় যে বর্তমান সময়েও যেসব মুরতাদিন সরকারগুলা মুসলমানদেরকে জুলুম করতেছে, যখন সে বলতেছে যে, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, এসব কুফরি বিধান, তখন তাকে কি করতেছে, বিভিন্ন জঙ্গি বা এটা সেটা বলে তাকে গ্রেপ্তার করতেছে। অনুরূপ অবস্থা কিন্তু পূর্বেও ছিল। এই যে হাদিসগুলো আমাদের জন্য বর্ণনা করা হয়েছে, এগুলো প্রত্যেকটাই আমাদের জন্য কত শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে নিহিত রয়েছে। যে এখানে দেখতেছি আমরা রাজার একদম নিকটবর্তী ব্যক্তি, মন্ত্রী পদের খুবই নিকটবর্তী ব্যক্তি, সে যখন তাকে রব মানতে অস্বীকার করলো সাথে সাথে তাকে গ্রেপ্তার করলো। তো আজকেও কিন্তু দুনিয়া আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি, এবং গ্রেপ্তার করে তাকে টর্চার করতে থাকলো, নির্যাতন করতে থাকলো, যতক্ষণ না বাধ্য হয়ে গেল ওই যে উপদেশটা, তিনি বাধ্য হয়ে গেলেন ওই বালকের কথা বলতে। স্বাভাবিকভাবে তো অবশ্যই বলা উচিত নয়, যদি কেউ গ্রেপ্তার হয় অন্য কোনো ভাইয়ের বিষয়, মুসলমানের বিষয় অবশ্যই প্রকাশ করা উচিত নয় কারা এর সাথে জড়িত। আফজাল হচ্ছে যত কিছু হোক না বলতে পারা, তো এখানে বাধ্য হয়ে গেছেন বালকের কথা প্রকাশ করতে। অতএব তাকে ওই দরবারে নিয়ে আসা হলো বালককে। বাদশাহ তাকে বলল, বাদশাহ এখানে কিন্তু অন্য কৌশল নিচ্ছে, এখানে কঠোরতা দেখায়নি, বলল হে হে বালক, হে বৎস, তোমার কৃতিত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আরোগ্য দান করছো এবং আরো অনেক কিছু করছো। মতলব তুমি জাদু শিক্ষায় এত কিছু করতে পারতেছো, কনভিন্স করার চেষ্টা করতেছে। বালকটা বলল, আমি কাউকে আরোগ্য দান করি না, আরোগ্য দান করেন হচ্ছে একমাত্র মহান আল্লাহ। বাদশাহ তাকেও গ্রেপ্তার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই রাহেব বা ওই আলেমের কথা বলে দিল। অতঃপর ওই রাহেবকেও নিয়ে আসা হলো, অতঃপর ওই আলেমকেও নিয়ে আসা হলো ওই রাহেবকে, এবং তাকে বলা হলো তুমি তোমার নিজের ধর্ম থেকে ফিরে আসো। দাবি কোনটা? দাবি হচ্ছে তুমি তোমার নিজের ধর্ম থেকে ফিরে আসো, দিন থেকে ফিরে আসো। কিন্তু ওই রাহেব যখন পরীক্ষার সম্মুখীন হলেন, আল্লাহর জন্য তিনি ইস্তেকামত হয়ে গেলেন, তিনি বললেন, তিনি এটা অস্বীকার করলেন, এটা কখনোই কি সম্ভব নয়। ফলে তার মাথায়, মাথার যে সিথি, মতলব মানে মাথার মধ্যভাগে করাত রাখা হলো, করাতটি তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল। আল্লাহ আকবার, একজন জীবন্ত ব্যক্তি, তাকে দাবি করা হচ্ছে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তার মাথার উপর তাকে জীবন্ত অবস্থায় করাত রেখে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। তিনি সবরের সাথে এটাকে কি করলেন, মেনে নিলেন, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিলেন, তবু দিনকে বিক্রয় করলেন না। আমাদের আজকে কতই না মানুষরা কত হীন, তুচ্ছ, কত সামান্য মূল্যে নিজের জীবন দিনকে বিক্রি করে দেয়। অথচ এখানে কিন্তু উনি আজ মানে রুকসাতের পরিস্থিতিতে ছিলেন, যে রাজাকে খুশি করার জন্য যদি তিনি বলতেন যে ঠিক আছে আমি ফিরে আসলাম, যেরকম হয়েছিল আম্মার বিন ইয়াসার রাজিয়াল্লাহুর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তিনি রুকসাত নিতে পারতেন। কিন্তু তিনি রুকসাত নেন নাই, আজিমত নিয়েছেন যখন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যে আমি আমার দিন থেকে ফিরব না, আমার ইমান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং তাকে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এমনকি হাদিসে আসছে যে তার দুই ধার মাটিতে পড়ে গেল। আল্লাহ আকবার, আল্লাহর জন্য কুরবানির নজরানা আর কি হতে পারে, একজন ব্যক্তি এর চেয়ে উত্তম আর কি হতে পারে। অতঃপর কি করা হলো, বাদশাহর নিকট ওই দরবারিকে, মতলব ওই যে উপদেষ্টা, তাকে নিয়ে আসা হলো, ওই মন্ত্রী যে, তাকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তুমি তোমার দিনকে পরিত্যাগ করো। তার কাছে একই দাবি, তুমি তোমার দিনকে পরিত্যাগ করো, কিন্তু সেও বাদশাহর কথাকে প্রত্যাখ্যান করলো। ফলে তার মাথার সিথিতে মধ্যভাগে করাত রাখা হলো, তাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো এবং দুই ধার দুই দিকে পড়ে গেল। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। যে ব্যক্তি অল্প কিছু সময় পূর্বে ছিল অন্য দিনের মধ্যে, কিন্তু সামান্য সময় হলো যে তিনি ইমান আনছেন, ইমান আনার পরে কিভাবে ইমান, কিভাবে ইয়াকিন সহকারে যে তাকে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তিনি তার দিনকে পরিত্যাগ করলেন না। তারপর বালকটিকে নিয়ে আসা হলো। এখানে বালকের সাথে কিন্তু অন্যদের মতো করা হয় নাই, তাকে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো, কিন্তু সে অসম্মতি জানালো। বাদশাহ তা চিরে দ্বিখণ্ডিত করতে বললেন না, কারণ আশা ছিল যে ওই বালকটা হয়তো ফিরে আসবে, তাকে দিয়ে তার রাজত্বে অনেক কাজ সে আঞ্জাম দিতে পারবে। তো সুতরাং তাকে বাদশাহ তার কাছে বিশেষ কিছু তার যে লোকেরা আছে তাদের কাছে সঁপে দিয়ে বলল যে একে তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও, উপরে তাকে আরোহণ করাও, যখন তোমরা চূড়ায় পৌঁছবে তখন তাকে, অর্থাৎ তাকে তখন জিজ্ঞেস করো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো। যদি সে নিজের দিন থেকে ফিরে যায় তাহলে ভালো, যদি ফিরে যায় ভালো, নচেত তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। সুতরাং তারা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে আরোহণ করলো। বালকটি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিক্তা, ও আল্লাহ আপনি তাদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ, এদের মোকাবেলা আপনি যথেষ্ট হয়ে যান। অতঃপর কি হলো, পাহাড়টা কেঁপে উঠলো এবং তারা সকলে নিচে পড়ে গেল, ওই বালক ছাড়া অন্য সবাই কি হয়ে গেল, নিচে পড়ে গেল। বালকটা কি করলো, এখানে কিন্তু বালকের সুযোগ ছিল, সে মুক্ত হয়ে গেল, এখন স্বাভাবিকভাবে করণীয় কি, সে এখান থেকে পালিয়ে যাবে তার দিন নিয়ে, কারণ দিনের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হয়েছে। কিন্তু ওনার নিজের ব্যাপারে এখানে হিম্মত আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যে আমার যা কিছু হোক, মানে আমি এই দিনকে যাতে বিজয়ী হয়, মানুষ যাতে এই দিনের ব্যাপারে জানতে পারে, সেই জন্য তিনি ওনার জন্য এই রুখসত থাকা সত্ত্বেও যে এখান থেকে দিন নিয়ে পালিয়ে যাওয়ার, উনি এটা করেন নাই, উনি সরাসরি আবার বাচ্চার কাছে হেঁটে আর চলে আসছেন। ওই বালকটা যখন বাচ্চার কাছে উপস্থিত হলো, হাদিসে আসছে, বাচ্চা তাকে জিজ্ঞেস করলো তোমার সঙ্গীদের ব্যাপারে কি হলো, বালকটা বলল আল্লাহ তাআলা তাদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট হয়েছে। দেখেন নিজের দিকে কোনো কিছু কিন্তু বলতেছেন না, আল্লাহ তাআলা এদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট হয়েছেন, আল্লাহর দিকে নিসবত করা, আল্লাহর জন্য আসলেই তো আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছেন। তখন বাদশা আবার তাকে কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল একে নিয়ে যাও, তোমরা নৌকা চড়ো এবং সমুদ্রের একদম মধ্যস্থলে নিয়ে যাও, তাকে ধর্মের ব্যাপারে তাকে জিজ্ঞেস করো, যদি সে তার স্বধর্ম অর্থাৎ দিন থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে, নচেত তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সুতরাং তারা তাকে নিয়ে গেল, অতঃপর বালকটি নৌকা চড়ে দোয়া করলো আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ আপনি এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান। সুতরাং নৌকাটা উল্টে গেল, তারা সকলেই পানিতে ডুবে গেল ওই যে লোকেরা। বালকটা তখনও দ্বিতীয়বার কি করলো, বাদশার কাছে আবার চলে আসলো। বাদশা বলল তোমার সঙ্গীদের ব্যাপারে কি হলো, বালকটা বলল আল্লাহ তাআলা তাদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, ওই যে বাদশা, এর জন্য হুজ্জাত প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহর তরফ থেকে, প্রমাণ প্রতিষ্ঠিত হচ্ছে। সে দেখতে পেল যে ওই সাথীরা, তার যে লোকেরা, এরা পরে মারা যাচ্ছে আর ওই বালক ফিরে আসতেছে। সে জেনে শুনেও কিন্তু তার ওই অহংকার এবং ইয়ের মধ্যে অটল থাকলো, এখানে তার জন্য হুজ্জাত প্রতিষ্ঠিত হচ্ছে। পুনরায় বালকটি বাদশাকে বলল যে এখন দেখেন বালকটা কি বলতেছে, আপনি আমাকে সেই পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন, মানে আমি যেভাবে বলি এভাবে যদি করেন আপনি তাইলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা তখন বলল এটা কি, সে বলল আপনি একটা মাঠে লোকজনকে একত্রিত করুন, গাছের গুড়িতে আমাকে ঝুলাই দিন, অতঃপর আমার তুন থেকে একটা তীর নিয়ে ওই ধনুকের মাঝে রাখেন, প্রত্যেকটা কথা বলে দিচ্ছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথাটা বলে, অর্থাৎ এই বালকের রবের নামে এই কথাটা বলে আমাকে তীর মারুন, এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমি এখানে শুধু কিছু বিষয় উল্লেখ করব। একটা বিষয় হচ্ছে যে এত বড় বাদশাহিত্বের অধিকার এই দুনিয়ার জীবনে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সে ওই বালকটার কাছে পরাজিত, এখন হত্যা করার জন্য কতগুলো স্টেপ নিল পারলো না, এরপরে সে পরাজিত হয়ে ওই বালকের কাছে চাচ্ছে কিভাবে হত্যা করতে হবে, এবং ওই বালক তাকে প্রত্যেকটা বিষয় বলে দিচ্ছে যে কি করতে হবে তোমাকে। আচ্ছা লোকজনকে একত্রিত করো, রাজা শুনতে বাধ্য, লোকজনকে একত্রিত করো, গাছের গুড়াতে আমাকে ঝুলাই দাও, আমার তুন থেকে একটা তীর নাও, এবং এটা মারার ক্ষেত্রে বলো বিসমিল্লাহি রব্বিল গোলাম। হ্যাঁ নন্দ, তো এখানে আরো একটা বিষয় শিক্ষণীয়, আমরা একটু পরে আসতেছি এটা এই বিষয়ে। ওই রাজা কি করলো, বাধ্য হলো, এখন যেহেতু তাকে হত্যা করতে পারতেছে না, ওই বালকের কাছে মাথা নত করতে বাধ্য হলো, অর্থাৎ তার কথা অনুযায়ী বাদশা একটা মাঠে লোকজনকে একত্রিত করলো। বালকের এখানে বিশেষ এক উদ্দেশ্য ছিল, লোকজনকে একত্রিত করলো এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল, তারপর তার তুন থেকে একদম প্রত্যেকটা কথা যেভাবে বলছে এভাবেই মানতেছে, তার তুন থেকে একটা তীর নিয়ে তার ধনুকের মাঝে রেখে বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রবের নামে, অতঃপর তীর মারল, তীরটা ওই বালকের কান এবং মাথার মধ্যবর্তী স্থানে লাগলো। বালকটি কানের এখানে হাত রেখে, মাথা রেখে তখন তিনি মারা গেলেন, তিনি শাহাদা বরণ করলেন। অতঃপর লোকেরা বালকটি এই অবস্থা দেখে বলল আমরা ওই বালকটার রবের প্রতি ঈমান আনলাম, সুবহানাল্লাহ, মাঠে যে একত্রিত এই যে মানুষরা কত হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, এই যে সমস্ত মানুষরা, তারা যখন দেখলো যে, কারণ এই ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তো আলোচনা হতেই থাকবে, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ওই আলেমকে হত্যা করে করলো, ওই রাজা তার নিজস্ব যে মন্ত্রী তাকে হত্যা করলো, তারা দিন থেকে ফিরলো না, ওই বালকটাকে বিভিন্ন জায়গায় পাঠাইলো, এর যে সহযোগীরা মারা গেল কিন্তু তাকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, এগুলো মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে। অতঃপর দেখলো যে এই যে একটা ছোট্ট বালক, তাকে হত্যা করার জন্য এই বাদশা তার কথা অনুযায়ী এবং শুধুমাত্র তখনই মারতে পারছে যখন তার রবের নাম নিয়েছে, সুতরাং সেই রবই সত্য, সেই আল্লাহ তাআলাই সত্য। মানুষরা কি করলো, তাহলে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম, আমাদের হক যে রব তার প্রতি ঈমান আনলাম। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে শিক্ষণীয় হচ্ছে, একজন ব্যক্তি তার যখন সে বলে যে আমাকে তুমি এভাবে এভাবে করলে হত্যা করতে পারবা, বা একজনকে বলে যে তুমি একটা কি করো, একটা এই বড় একটা ছুরি নাও, নিয়ে আমার গলায় তুমি আঘাত করো, আর সে নিজে একটা ছুরি নিয়ে নিজেকে আঘাত করায়, দুইটা সমান অপরাধ। অপরাধ যদি বলা হয়, মতলব যদি কেউ সাধারণভাবে করে এই কাজটাকে, মানে তার নিজের যেমন দুনিয়ার জীবনে অতিষ্ঠ হয়ে অথবা অন্য কোনো কারণে, কিন্তু এখানে মাকসাদ কিন্তু অন্য। যখন এই কাজটা হয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিনকে উঁচু করার জন্য, তখন কিন্তু এটা ভিন্ন। এই যে মানুষ সাধারণ পার্থক্যটা কেন বুঝতে পারে না, যে ইস্তেশাদি অপারেশন যেটা, শাহিদি অপারেশন যেটা, মার্টারডম অপারেশন যেটাকে ওরা বলে থাকে আত্মঘাতী অপারেশন, আত্মঘাতী তো হয়তো তখন যখন সে তার দুনিয়ার জীবনে বিতশ্রদ্ধ হইয়া, হতাশ হইয়া, তার ওই ব্যর্থ হইয়া সে যদি তার নিজেরকে জীবনকে বিলিয়ে দিত। এখানে পার্থক্য মানুষ বোঝা উচিত, যখন বান্দা তার আল্লাহর জন্য এটা করে তখন এটা আত্মঘাতী নয়, এটা হচ্ছে শাহিদি অপারেশন। এই হাদিসে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই বালক বলে দিচ্ছে তুমি এটা এটা করলে তুমি আমাকে হত্যা করতে পারবা। তো এই জিনিসটা কিন্তু শরীয়ত মানদণ্ডে একই বিষয়, একজন ব্যক্তি তার নিজ হাতে হত্যা করে আরেকজনকে বলে দেওয়া এভাবে করলে তুমি হত্যা করতে পারবা, তো এই পার্থক্যটাই বোঝা উচিত। সুতরাং আজকের দিনে যে মুজাহিদিনরা আছে তারা বিন্দুমাত্র দ্বিধা দ্বন্দ্ব করতেছে না এবং করা উচিত নয়, এবং যে যুবকরা আছে তাদেরকেও আমরা বলবো যে তোমরা আল্লাহর রাস্তায় এই শাহাদাতের নজরানা পেশ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না, কারণ এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা আমল। একজন ব্যক্তির জন্য এর চেয়ে সর্বোত্তম কুরবানি আর কি হতে পারে, একজন ব্যক্তি তার নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিচ্ছে। এখানে এরকম সাহাবাদের অনেক ঘটনা আছে যে তারা এই কুফফারদের র্যাঙ্কের মধ্যে ঢুকে গেছে, এটা জেনে যে এখান থেকে আর ফিরে আসা ইম্পসিবল, প্রায় অসম্ভব, এদেরকে হত্যা করতে করতে নিজে শাহাদা বরণ করেছেন। তো যখন এখানে আমরা আবার ঘটনায় ফিরে আসি, লোকেরা বলল যে আমরা বালকটা রবের প্রতি ইমান আনলাম, তাহলে আমরা দেখি আসহাবুল উখদুদের যে ঘটনা কোরআনে যে সূরা বুরুজে বর্ণিত হয়েছে, এখানে বাহ্যিকভাবে দেখে মনে হবে কি ওই রাহেব, এই যে আলেম, তারপরে এই যে বালকটা অথবা বাদশাহ যে ছিল, বাদশাহ যে মন্ত্রী ছিল, এদেরকে হত্যা করে দেওয়া হলো। তো বাহ্যিকভাবে মনে করা হবে যে এদেরকে তো মেরে ফেলা হলো। আজকে যেমন ধরেন অনেক জঙ্গি বলে যাদেরকে ধরতেছে, ওদের তথাকথিত ভাষায় যে এদেরকে ফাঁসি দিচ্ছে, এদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে। তো মানুষ স্বাভাবিক দুনিয়াবী বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখে মনে করবে যে এরা তো আসলে ব্যর্থ হয়ে গেল, কিন্তু যদি সে দেখে আল্লাহর দেওয়া মানদণ্ডে, আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলতেছেন, এই যে আসহাবুল উখদুদেই বলতেছেন অর্থাৎ সূরা বুরুজের মধ্যে, যে এটা হচ্ছে ফাউজুল কাবীর, এটা অনেক বড় সফলতা। তো আমাদের রব যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি সফলতা এবং ব্যর্থতার মালিক, তিনি যদি কোনো বিষয়কে বলে দেন যে জালিকা ফাউজুল কাবীর, আমাদের কি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে? তো এখানে দেখি লোকেরা বললো আমরা ইমান এনেছি, ওই বাদশাহ কি করলো, বাদশার কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করছিলেন এটাই ঘটে গেছে, অর্থাৎ আপনি চাচ্ছিলেন মানুষরা যাতে এই ব্যাপারে না জানুক, মানুষরা যাতে এই বালকের রবের প্রতি ইমান, মানে প্রকৃত রবের প্রতি ইমান না আনে, এটাই ঘটে গেছে, লোকেরা আল্লাহর প্রতি ইমান এনেছে। সুতরাং সে কি করলো, যেই পথে দিয়ে মানুষরা আসতো সেই পথের দুয়ারে গর্ত খোঁড়ার আদেশ দিল, এটা খোঁড়া হলো এবং আগুন জ্বালানো হলো। বাদশাহ আদেশ করলো যে যে দিন থেকে না ফিরে আসবে তাকে আগুনে নিক্ষেপ করো। এই সবেমাত্র লোকেরা ইমান এনেছে, কিরকম পরীক্ষার সম্মুখীন! এবং এখান থেকে এটাও লক্ষণীয় যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন, এবং দুনিয়ার জীবনটা হচ্ছে কি, পরীক্ষা ক্ষেত্র। দুনিয়ার জীবন হচ্ছে সিজনু, সিজন অর্থাৎ কি বলে, কারাগার হচ্ছে মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের মতো, অর্থাৎ এদের ভোগ বিলাসের জন্য। তো এখানে তারা ইমান আনছে সাথে সাথে এমন পরীক্ষা যে আগুনের গর্ত কুণ্ডলী খোঁড়া হয়েছে, তখন তাকে কি বলা হবে যে তুমি আগুনে প্রবেশ করো, এদেরকে বলা হবে, অর্থাৎ সে দিন থেকে ফিরে আসে তাইলে আগুন থেকে রক্ষা করা হবে, না তো তাকে কি করা হবে, আগুনে ফেলে দেওয়া হবে। তো ওই যে বাদশাহ সভাসদরা তার নির্দেশ অনুযায়ী যখন এটা পালন করলো, কিন্তু লোকেরা কি করলো, অর্থাৎ আগুনেই পতিত হলো, কিন্তু তারা তাদের ইমান থেকে ফিরে আসে নাই। শেষে এভাবে করতে করতে একটা স্ত্রী লোকের পালা এলো, একটা মহিলার পালা এলো, তার সঙ্গে একটা শিশু ছিল, তিনি কিছুটা কুণ্ঠিত বোধ করতেছিলেন, ছোট একটা শিশু কোলের মধ্যে, তাকে নিয়ে আগুনে ঝাঁপ দিবেন, কিছুটা দ্বিধান্বিত। তো আল্লাহ তাআলা যে ইমানদারদেরকে দৃঢ় রাখেন, ইস্তেকামাত রাখেন যখন প্রয়োজন, তখন ওই বালকের মুখে, ওই ছোট বাচ্চাটার মুখে আল্লাহ তাআলা কথা ফুটাই দিলেন, ওই কোলের শিশুর মুখে, যে আম্মা তুমি সবর করো, কেননা তুমি সত্যের উপরে আছো। আল্লাহু আকবার কবীর। তো এখানে অনেকগুলা শিক্ষণীয় ঘটনা আমরা পাচ্ছি। আমাদের এই দিন আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পরীক্ষা করবেন, সফলতা শুধু তার জন্যই যে এখানে অটল থাকবে আল্লাহর প্রতি। এবং এখানে আমরা দেখতে পেলাম যে তারা একে একে ওই আলেম, ওই বাদশাহ যিনি উপদেষ্টা বা মন্ত্রী, ওই বালক এবং এই যে লোকেরা যারা আম সাধারণ যারা ইমান আনলো, তারা আল্লাহর জন্য কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিলেন এবং তাদের ব্যাপারে আল্লাহ বললেন জালিকাল ফাউজুল কাবীর, এটা অনেক বড় সফলতা। তো আল্লাহ তাআলার কাছে আমরা এটা কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজিমতের পথ, আল্লাহ সন্তুষ্টির পথ, আল্লাহর পথে কুরবানির যে পথ, এই পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য আমাদের নিজেদের এই জানটাকে কুরবানি দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। কারণ আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তৌফিক আল্লাহ তাআলার তরফ থেকেই। তো এই আজকের দিনে যে শাবাবরা আছে, যে মানুষরা রয়েছে, তাদের উচিত এমনভাবে এ করা যে কিভাবে তারা আল্লাহর জন্য নিজের জীবনকে দিবে, আল্লাহ তাআলা কিভাবে কুরবানিটা তার জীবনটা কবুল করবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কত জিহাদেই না শরীক হয়েছেন, এমন এমন জিহাদ গিয়েছে যেটাতে তিনি বলেছেন যে আমার শরীরের এমন কোনো অংশ বাকি ছিল না তীর তরবারির আঘাত। তো বলে যে ওই যে ভীতু কাপুরুষরা কোথায়, তারা দেখে যদি আমি আজকে উটের মতো পরে ঘরের বিছানায় মারা যাচ্ছি। তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আল্লাহর পথে কুরবানি করার ক্ষেত্রে, আল্লাহর পথে জিহাদ করার ক্ষেত্রে আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা যদি এই জানটাকে কবুল করেন আল্লাহর রাস্তায়, এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। সুহাদাদের সিরিজ, এই যে সুহাদাদের যে কাফেলা, এই আলোচনায় আমরা এখানে বালকের ঘটনা বর্ণনা করার পরে, আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করার পরে, ওই বালক যিনি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য স্বেচ্ছায় তার জীবনকে দিলেন, এরপরে আমরা আরেকটি ভিন্নধর্মী ঘটনা এখানে বর্ণনা করব। এটা হচ্ছে আল ইমাম আহমদ ইবনু নাসের আল খোজাই রহিমাহুল্লাহ, যাকে বলা হয় যে উলামাদের নেতা এবং শহীদদের যিনি নেতা, এরকমভাবে বলা হয়। তো যার ঘটনা আল হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ, হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যিনি আহলে সুন্নাতুল জামাতের যে সঠিক আকিদা, এই আকিদাকে রক্ষা করার জন্য, এই আকিদা সঠিক আকিদার জন্য এবং এই সঠিক আকিদা যাতে প্রতিষ্ঠা লাভ করে এই জন্য জীবন দিয়েছিলেন আল্লাহর জন্য। তো ওনার ঘটনা আমরা বর্ণনা করব, যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে নাসির আল খোজাই তার ব্যাপারে রহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে ইবন কাসির রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে তিনি নিজেকে বিক্রয় করেছিলেন এবং অকুত ভয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। তিনি আহলে সুন্নাতুল জামাতের আকিদার উপরে বিপদ আশঙ্কা করেছিলেন, তাই নিজেকে তিনি ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন নাই, সেই উজুর পেশ করেও সন্তুষ্ট থাকতে পারেন নাই যা মুমিন এবং মুনাফিক উভয় বলে থাকে, বরং তিনি সেই বিপজ্জনক যাত্রায় নিজেকে নিয়োজিত করলেন যা একমাত্র সুপুরুষরাই, অর্থাৎ যারা বীর পুরুষ, তারাই অতিক্রম করতে পারে, এবং সেই দুর্গম গিরি আরোহণ করেছিলেন যা আল্লাহ যাদের উপর সহজ করেছেন তারাই পারে। তিনি আহলে সুন্নাতুল জামাতের ইমানদারদের তার সাথে একত্রিত করতে শুরু করেন এবং তাদের আকিদা রক্ষা এবং দিনকে সমুন্নত করতে এবং মুক্তাদি, অর্থাৎ পদভ্রষ্ট শাসক আল ওয়াসিকের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে কি জন্য, অর্থাৎ তখন ওই যে ওয়াসিক যে শাসক ছিল, এরা এই কথা প্রচার করতেছিল যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, নাউজুবিল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কথা নয়, আল্লাহর সৃষ্টি। তো এটা আহলে সুন্নাতুল জামাতের আকিদা থেকে পদভ্রষ্টতা। তো এইটার বিরুদ্ধে তিনি কি করলেন, মানুষদেরকে, ওই শাসক যিনি শাসক যে ছিল তার বিরুদ্ধে মানুষদেরকে তিনি একত্রিত করতেছিলেন যাতে তাদের আকিদাকে রক্ষা করা যায় এবং দিনকে সমুন্নত করা যায়। কারণ ওই ওয়াসিক উলামাদের উপর সে এই দাবি প্রতিষ্ঠিত করতেছিল অথবা মানুষকে যে খালকাল কোরআন অথবা কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু, আর এটা মেনে না নেওয়া পর্যন্ত সে কি করতো, অত্যাচার চালাতো মানুষের উপরে। কিন্তু ওই সম্মানিত ইমাম তার দিনের ব্যাপারে অবমাননা মেনে নেন নাই। ওইসব সরকারি মন্ত্রিত্ব অথবা সম্মানজনক কোনো আসন অথবা সম্পদ অথবা টাকার মতো তুচ্ছ লাভের কাছে তিনি তার আকিদাকে বিক্রি করেন নাই। আর তিনি কোনো অজুহাত অথবা মাসলাহা, অনেক সময় যে বলা হয় যে এখন আমরা পরিস্থিতির শিকার অথবা মাসলাহাতের জন্য তথাকথিত কিছু ব্যক্তিরা যে, অথবা কিছু উলামা আল সু, মন্দ উলামা যারা আছে, তারা যে বিভিন্ন ওজর পেশ করে, এরকম কোনো ওজর তিনি পেশ করেন নাই। তো তিনি, এই ইমাম আহমদ রহিমাউল্লাহ, তিনি সৈন্য সমবেত করতেছিলেন এবং রসদ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ এটার উদ্দেশ্য ছিল কি জন্য, ওই যে শাসক তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন তাকে তার পদ থেকে হটিয়ে দিয়ে এখানে মানে যথাযথ শাসককে বসাবেন যে আহলে সুন্নাতুল জামাতের আকিদা অনুযায়ী ইয়ে করবে, শাসন করবে। কিন্তু আল্লাহ তাআলার এখানে ভিন্ন পরিকল্পনা ছিল। এটা আমরা ইমাম ইবন কাসির বলতেছেন, এটা তারই গল্প, আমরা সম্পূর্ণটা এখানে বর্ণনা করব। অর্থাৎ ইবন কাসির রহিমুল্লাহ তিনি এটা আল বিদায় নিহায়া এটার মধ্যে এখানে বর্ণনা করেছেন তার ঘটনা। এখানে আমরা এই যে গল্প অথবা কাহিনী, যে সত্য কাহিনী, এটার কিছু শিক্ষণীয় দিক আলোচনা করব, যাতে মৃত প্রায় যেসব অন্তরগুলা, যেগুলা যেখানে গাইরাত, আত্মসম্মান, যাদের মানে গাইরাত আছে, এটাকে উস্কে দিবে, অর্থাৎ তার গাইরাতকে জাগিয়ে দিবে, এবং হয়তো সেই আলেমকে সতর্ক করে দিবে যারা তাগুতের হাসিতে মুগ্ধ হয়ে অথবা মিথ্যা সম্পদ এবং অথবা প্রাচুর্য দ্বারা প্রতারিত করেছে তাকে, এবং সে ভুলে গেছে যা সে শিখেছিল এবং সে যা তার ছাত্রদেরকে শিখাচ্ছে এগুলো সে ভুলে গেছে। অর্থাৎ সব আলেমরা, সে এটাও হয়তো ভুলে গেছে যে নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু একমাত্র আল্লাহরই হাতে, অতঃপর সে ভয় পায় যে তাগুত হয়তো তার সেই সময় ত্বরান্বিত করবে, অর্থাৎ তার মতকে আগিয়ে নিয়ে আসবে, যেই ভয়ে মৃত্যু থেকে পালানো অথবা রিজিকের ভয় অথবা অন্য কিছুর ভয়। আমরা এই আশা নিয়ে এই কাহিনী বর্ণনা করছি যে তা মুসলিম উলামাদের অন্তরে প্রাণ সঞ্চালন করবে, এবং হয়তো তারা আল্লাহর আয়াত এবং হারামাইনের ভূমি অর্থাৎ মক্কা মদিনা, বাইতুল মাকদিস এবং আল ইসরার ভূমি অর্থাৎ ফিলিস্তিনকে বিক্রি করার ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করবে, অর্থাৎ এ ব্যাপারে হক কথা বলবে, এ ব্যাপারে এদিক সেদিক মানুষকে ঘুরিয়ে এটার বিনিময়ে দুনিয়াবি কামানোর দিকে যাবে না। ইবন কাসির রহিমাহুল্লাহ আল বিদায়ান নিহাতে 231 হিজরি সনের ঘটনা উল্লেখ করে বলছিলেন, 231 হিজরি সনের তিনি বলেন যে এই বছর আহমদ ইবনু নাসর আল খোজাইকে হত্যা করা হয়েছিল, আল্লাহ তার প্রতি রহম করুন এবং তাকে সম্মানজনক ব্যবস্থাপনা দান, বাসস্থান দান করুন। তাকে হত্যার কারণ ছিল তিনি অর্থাৎ আহমদ ইবনু নাসর আল খোজাই ইবনু মালিক ইবনু আল হাতিম আল খোজাই এবং তার দাদা মালিক ইবনু আল হাতিম বনি আল আব্বাস অর্থাৎ আব্বাসীয় বংশ রাষ্ট্রের বিখ্যাত সৈনিক ছিলেন যারা তার পুত্রকে হত্যা করেছিল। আহমদ ইবনু নাসির ছিলেন সম্মানিত এবং নেতৃস্থানীয় এবং তার পিতা সবসময় হাদিস বিশারদদের দ্বারা তাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন। হিজরি 201 সনে কিছু সাধারণ জনগণ তার কাছে সত্যের শাসন প্রতিষ্ঠা এবং বাতিলকে দুরুবিত করার জন্য বায়াত বা আনুগত্যের শপথ নেয়। যখন বাগদাদে আল মামুনের অনুপস্থিতিতে দুর্নীতিবাজ এবং নীতিহীন মানুষে ভরে গিয়েছিল, যেমনটা ইতিহাসে বলা হয়েছে, বাগদাদের নাসার বাজারের নামকরণ তার নামে করা হয়, অর্থাৎ ইমাম আহমদ ইবনু নাসের উনার নামে বাগদাদের নাসার বাজার আছে, এটার নামকরণ করা হয়। আর এই আহমদ ইবনু নাসের ছিলেন জ্ঞানী, ধার্মিক এবং ন্যায়পরায়ণ, সৎকর্মশীল এবং সত্যের পথে সংগ্রামী, আর তিনি ছিলেন আহলে সুন্নাত এর ইমামদের অন্তর্গত, যারা সত্যের পথে আহ্বান করতেন আর মন্দকে বাধা দিতেন, অর্থাৎ যারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কাজ করতেন, এবং তিনি তাদের মধ্যে ছিলেন যারা বলতেন অর্থাৎ সেই আলেমদের মধ্যে যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার নাজিলকৃত বাণী, কোনো সৃষ্ট নয়। যারা দাবি করত যে কোরআন সৃষ্ট, সে সকল মানুষদের মধ্যে আল ওয়াসিক ছিল খুবই কট্টরপন্থী ওই শাসক। সে দিনে রাতে প্রকাশ্যে গোপনে এটার দিকে আহ্বান করত। তার সেই বক্তব্যটা ছিল তার চাচা আল মামুনের মতো, অর্থাৎ পূর্ববর্তী যে শাসক আল মামুনের মতো। যদিও কোরআন কিংবা সুন্না হতে এটা ছিল প্রমাণহীন, অর্থাৎ কোরআন যে সৃষ্ট নাউজুবিল্লাহ এই কথা প্রমাণহীন, এটার কোনো দলিল নাই এবং অপরীক্ষিত, তার কোনো যুক্তি এবং ব্যাখ্যাও ছিল না। তো এই জন্য ইমাম ইবন নাসের তিনি এটার প্রতিবাদ করলেন, আল্লাহর দিকে আহ্বান জানালেন এবং সত্যের শাসন এবং মন্দের প্রতি নিষেধাজ্ঞা এবং সেই বক্তব্যের প্রতি আহ্বান জানালেন যে কোরআন কোনো সৃষ্ট নয়, বরং তা আল্লাহর বাণী। এভাবে বাগদাদের জনগোষ্ঠীর হাতে তার নেতৃত্বে এক জামা বা দল গঠন হয়, অর্থাৎ এটার পক্ষে, এবং হাজার হাজার মানুষ তার সাথে যোগদান করে। আহমদ ইবনু নাসেরের এই আহ্বানে মানুষের মাঝে প্রচার করার কাজে দুজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়, পূর্ব প্রভিন্সে পূর্ব প্রদেশের জন্য আবু হারুন আস সিরাজ এবং পশ্চিম প্রদেশের জন্য ছিলেন তালিব নামের একজন ব্যক্তি। এভাবে হাজার মানুষ তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের আকিদার অধীনে। এভাবে হিজরি 231 সনের শাবান মাসে সত্যের শাসন প্রতিষ্ঠা এবং মন্দের প্রতি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং সুলতানের এই বিদাত এবং তার খালকাল কোরআন এর মিথ্যার বা দাবির বিরুদ্ধে তার ক্ষমতার অপব্যবহার এবং তার পরিষদবর্গের পাপ এবং নীতিহীনতার বিরুদ্ধে আহমদ ইবনু নাসির আল খোজাইর নেতৃত্বে গোপনে বায়াতের মাধ্যমে সংগঠিত হতে লাগলেন। যখন বাদশাহ অথবা শাসক সুলতান রিদ্দা করে, তখন তার বিরুদ্ধে কি করা যাবে, মুরতাদ হয়ে যায়, তখন তাকে বিদ্রোহ করে তাকে হটিয়ে দিয়ে এখানে অন্য শাসককে আনতে হবে। এবং সেক্ষেত্রে এটাও করণীয় যে যদি শাসক আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিরোধী কোনো বিষয়কে প্রতিষ্ঠা করতে চায়, বিদআত অথবা এরকম কিছু, তখনও সামর্থ্য থাকলে অবশ্যই তার বিরুদ্ধে কি করতে হবে, বিদ্রোহ করতে হবে। এখানে অতঃপর ঠিক হয়ে গেল যে শাবানের তৃতীয় রাতে, শাবান মাসের তৃতীয় রাতে যা ছিল জুমার রাত, ধোক বাজানো হবে। অর্থাৎ এটার উদ্দেশ্য ছিল যে যারা আগে থেকে বায়াত দিয়েছিল তারা সকলে পূর্ব নির্ধারিত জায়গা কি হবে, একত্রিত হবে, সমবেত হবে। এই সিদ্ধান্ত আসার পর তালেব এবং আবু হারুন নামের দুই ব্যক্তি তাদের সাথীদের মধ্যে অনেক দিনার মানে মুদ্রা বন্টন করেন। যাদের এই দিনার দেওয়া হয়েছিল তাদের মধ্যে বনু আসরার গোত্রের দুইজন ছিল যারা মদ পানে অভ্যস্ত ছিল, এদের এই মন্দ অভ্যাস ছিল। শেষ পর্যন্ত বনু আসারের সেই দুই মাতাল বিপদ বাঁধিয়ে দিল। অর্থাৎ বৃহস্পতিবার রাতে তারা মদ পানের ফলে মাতাল হয়ে ভাবলো যে আজকেই বৃহস্পতিবার রাতে, মতলব শুক্রবার রাতে, জুমার রাতে করার পরিকল্পনা ছিল, বৃহস্পতিবার রাতে তারা মদ পানের ফলে মাতাল হয়ে ভাবলো যে আজকেই সেই রাত, আসলে যেটা ছিল পরিকল্পনার আগের রাত। এভাবে তারা সবাইকে আহ্বান জানালো এবং ধোক বাজাতে শুরু করলো, কিন্তু সঙ্গত কারণেই কেউ উপস্থিত হয় নাই, যেহেতু ওই দিন পরিকল্পনার দিন ছিল না। এই বিশৃঙ্খলা একটা সাজানো নকশাকে বানচাল করার জন্য যথেষ্ট ছিল, এবং রক্ষীরা রাতে ধোক শব্দ শুনতে পেয়ে সুলতানের প্রতিনিধি মোহাম্মদ ইবনু ইব্রাহিম ইবনু মুসাদকে জানায়। মোহাম্মদ ইবনু ইব্রাহিম ইবনু মুসাদ তখন তার ভাই ইসাহাক ইবনু ইব্রাহিমের অনুপস্থিতিতে তার স্থলাভিষিক্ত ছিল। তাদের এই কাণ্ডে মানুষরা উত্তেজিত হয়ে পড়ে। রক্ষীদের কাছে জানতে পেরে সুলতানের এই প্রতিনিধি সর্বশক্তি নিয়োগ করে এই দুই মাতালকে ধরে নিয়ে আসে এবং তাদেরকে অত্যাচার করে। অত্যাচার করার ফলে আহমদ ইবনু নাসের সম্পর্কে তারা তথ্য বের করে নেয় তাদের থেকে। তাদের কথার ভিত্তিতে আহমদ ইবনু নাসেরকে খোঁজা শুরু হয় এবং তার একজন ভৃত্য ছিল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যক্তিও এই যে ওনার যে ভৃত্য ছিল তাকেও তারা অত্যাচার করে আহমদ ইবনু নাসের সম্পর্কে স্বীকারোক্তি আদায় করে। এভাবে তারা আহমদ ইবনু নাসের এবং তার বেশ কিছু নেতৃস্থানীয় সঙ্গীদের গ্রেপ্তার করে খলিফার কাছে প্রেরণ করে। তাদের গ্রেপ্তার করে সুলতানের সন্তুষ্টি পাবার চেষ্টা করে, আর এটা ঘটেছিল শাবান মাসের শেষের দিকে। দর্শক ভরা মজলিসের মাঝে বিচারক আহমদ ইবনু আবি দুয়াদ আল মুতাজিলি বিচার শুরু করে। আহমদ ইবনু নাসেরকে আসামি হিসেবে হাজির করা হলেও আল মুতাজিলি তার প্রতি কোনো অসম্মান প্রদর্শন করে নাই। আহমদ ইবনু নাসের যখন আল ওয়াসিকের সামনে উপস্থিত করা হয় ওনাকে, তখন তাকে জনগণের কাছে থেকে যে বায়াত নেওয়া এ ব্যাপারে কোনো জেরা করা হয় নাই, বরং এই সকল কিছু বাদ দিয়ে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কোরআন সম্পর্কে কি বলেন, এই কথা জিজ্ঞেস করা হয়। তিনি উত্তর দিলেন এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আল ওয়াসিক আবার প্রশ্ন করে এটা কি সৃষ্ট, তিনি একই কথার পুনরাবৃত্তি করলেন যে এটা হচ্ছে আল্লাহর বাণী। দেখেন এখানে পরীক্ষা চলে আসছে, এখানে উনি হক এখানে প্রকাশ করতেছেন। সত্যি বলতে তিনি অর্থাৎ ইমাম আহমদ নির্ভয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালেন এবং নিজেকে আল্লাহর পথে বিক্রি করে দিলেন, আর তিনি মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েই এসেছিলেন, কারণ তিনি তার গায়ে হানুত, হানুত মানে সব দেহের মধ্যে, অর্থাৎ মৃত দেহ যে এটার মধ্যে যেটা মাখা হয় মেশক এবং কর্পূর মিশ্রণ আর কি, এইটা মেখে এসেছিলেন। সে সময় তাকে অস্বাভাবিক রকমের আলোকদীপ্ত মানে নুরানি চেহারায় মনে হচ্ছিল ওনাকে। তিনি তার লজ্জাস্থানের পোশাক শক্তভাবে বেঁধেছিলেন, অর্থাৎ যাতে চাবুকের আঘাত এবং অন্য শাস্তির কারণে তা সরে না যায়। সুবহানাল্লাহ, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন আল্লাহর জন্য, আল্লাহু আকবার। আল ওয়াসিক আবার জিজ্ঞেস করে আপনি আপনার স্রষ্টা সম্পর্কে কি ধারণা রাখেন, আপনি কি তাকে কিয়ামতের দিন দেখতে পাবেন? আহমেদ উত্তরে বললেন কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন জুহি ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু মুখমণ্ডল তাদের স্রষ্টার দিকে তাকিয়ে থাকবে এবং সেই মুখমণ্ডল কি হবে, উজ্জ্বল হবে। অতঃপর তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই যেভাবে তোমরা চন্দ্র পূর্ণ চন্দ্র দেখে থাকো সেভাবে তোমরা তোমাদের স্রষ্টাকে দেখতে পাবে এবং তোমরা তাকে দেখে কখনো ক্লান্ত হবে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তারই উপর ইমান এনে থাকি। আল খতিব আল বাগদাদি আরো বর্ণনা করেছেন যে আল ওয়াসিক এই উত্তর শুনে বলেছিল ধিক তোমাকে, আল্লাহকে কি সংকীর্ণ শরীরে দেখা যাবে, নাউজুবিল্লাহ, আর তিনি কি এই ক্ষুদ্র সীমানায় দেখা দিবেন আর সকলে তাকে দেখতে পারবে, আমি এমন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য রবকে বিশ্বাস করি না। ইবনু কাসিরের মতে আল ওয়াসিকের বক্তব্য গ্রহণযোগ্য নয় বা প্রয়োজনীয় নয় এবং তার কথার উপর ভিত্তি করে বিশুদ্ধ বর্ণনাকেও বাতিল করা যায় না। অর্থাৎ যেভাবে এসেছে আমরা কোরআন এবং হাদিসে কি করি, ইমান আনি, আমরা না এ ব্যাপারে জিজ্ঞেস করি যে এটা কিভাবে হবে অথবা এরকম এরকম এটার কোনো স্বরূপ বর্ণনা করা অথবা কোনো কোনো কিছুর সাথে উদাহরণ দেয়, এগুলো আমরা করি না। যেভাবে আসছে এটাকে না বা না এটার বিভিন্ন ভিন্ন অর্থ খোঁজার চেষ্টা করি অথবা না এটার প্রকৃত অবস্থা থেকে এটাকে সরানোর চেষ্টা করি অথবা না কোনো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যা এসেছে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের রবকে দেখতে পারবো, এটা কোরআন এবং হাদিসে আসছে, আমরা এটা দেখতে পারবো, এটাই আমরা ইমান আর কি। এটা কিভাবে এই প্রশ্ন আমরা করি না, কারণ কিভাবে প্রশ্ন করা হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত। ইমাম মালিক বলেছেন এটা প্রশ্ন করা হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত। আহমদ ইবনু নাসির আল ওয়াসিকের উত্তরে বললেন যে সুফিয়ান আমাকে একটি মারফু হাদিস বর্ণনা করেছে, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের ফাঁকে থাকে, আল্লাহ যেমন ইচ্ছা তা উল্টে দেন, এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ যিনি অন্তর পরিবর্তনকারী আমার অন্তর আপনার দিনের উপরে মজবুত করুন। এটা শুনে ইসহাক ইবনে ইব্রাহিম বলে উঠল, ধিক তোমাকে, তুমি দেখো তুমি কি বলছো। তিনি উত্তরে বলেন, আপনি আমাকে তা বলার নির্দেশ দিয়েছেন। ইসহাক হতচকিত হয়ে বলল, আপনি, আমি আদেশ দিয়েছি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আপনিই তো আমাকে আদেশ করেছেন যে তাকে সঠিক উপদেশ দেওয়ার জন্য। পরিশেষে আল ওয়াসিক উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল সেখানে যে এই লোক অর্থাৎ আহমদ ইবনু নাসের সম্বন্ধে আপনাদের মতামত কি। অতঃপর অনেকে নানা ধরনের কথা বলতে লাগলো। আব্দুর রহমান ইবনু ইসহাক যে ছিল পশ্চিম প্রদেশের সাবেক বিচারক এবং এই ঘটনার আগ পর্যন্ত আহমদ ইবনু নাসেরের বন্ধু ছিল, পূর্বে বন্ধু ছিল, সে বলল হে আমিরুল মুমিনিন, তার রক্ত হালাল। আর আহমদ ইবনু আবি দুয়াদ এর সাথী আবদুল্লাহ আল আরমিনী সে বলল যে হে আমিরুল মুমিনিন, আমাকে তার রক্ত হতে কিছু পান করতে দিন। আল ওয়াসিক বলল, তোমার আশা অবশ্যই পূর্ণ হবে। আহমদ ইবনু আবি দুয়াদ বলল, সে কাফের অবিশ্বাসী, তাকে ক্ষমা চাইতে বলা হোক, হয়তো সে অসুস্থ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন। অতঃপর আল ওয়াসিক বলল যে যখন তুমি আমাকে দেখবে যে আমি তাকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছি, তখন আমার সাথে কেউ এসো না, কারণ আমি আমার প্রতি পদক্ষেপের জন্য নেকি কামনা করি। এই বলে সে এক ধরনের বিশেষ বাঁকা তরবারি হাতে তার দিকে এগিয়ে গেল। তরবারিটির নিচের দিকে জাদুবিদ্যা লিপি উৎকর্ণ ছিল, লিখিত ছিল। প্রথমে আল ওয়াসিক তার কাঁধে তরবারি দিয়ে আঘাত করল। তিনি তখন দড়ি দিয়ে অস্ত্রপৃষ্ঠে মতলব হাত পা বাঁধা অবস্থায় প্রাণদণ্ড দেওয়ার জন্য বিশেষ চামড়ার চাদরের উপর দাঁড়ানো ছিলেন আহমদ ইবনু নাসের। অতঃপর আল ওয়াসিক আবার তাকে আঘাত করল, এইবার মাথায়, তারপর তার পেটে বাঁকা তরবারি ঢুকিয়ে দিল। তিনি আঘাতের কারণে জর্জরিত অবস্থায় লুটিয়ে পড়লেন। আল্লাহ তার প্রতি রহম করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং তাকে ক্ষমা করুন। তারপর সেই দামেস্কবাসী তার তরবারি বের করল এবং তার গর্দানে আঘাত করে নির্দয়ভাবে তার মাথা কেটে নিয়ে প্রদর্শনের জন্য উত্তোলন করল। অতঃপর তা নিয়ে আসা হলো সেই ময়দানে যেখানে বাবক আল খুররামীকে সাধারণ পোশাকে পরিহিত অবস্থায় পায়ে লোহার করা বেঁধে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। তারপর তার অর্থাৎ ইমাম আহমদের মাথা বাগদাদে নিয়ে যাওয়া হলো এবং রাত দিন পাহারার মধ্যে বেশ কয়েকদিন ধরে বাগদাদের পূর্বে এবং পরবর্তী পশ্চিমাঞ্চলে তা প্রদর্শনের জন্য রাখা হয়। তার এই মাথা এই কথাগুলো গেঁথে দেওয়া হয়েছিল যে এ হলো পদভ্রষ্ট কাফের মুশরিক আহমদ ইবনু আল খোজাইয়ের মাথা, যে তাদের মধ্যে একজন যারা আবদুল্লাহ ইবনু হারুন আল ওয়াসিক বিল্লাহ আমিরুল মুমিনের হাতে নিহত হয়েছে, সে কোরআন যে সৃষ্ট এ সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করত এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে এই ধারণা পোষণ করত যে আল্লাহকে দেখা সম্ভব। তাকে তার এই অপরাধের ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং সত্যের পথে ফিরতে বলা হয়েছিল, কিন্তু সে তাতে অপারগতা প্রকাশ করে এবং প্রকাশ্যে তার বিরোধিতা করে। সুতরাং সকল প্রশংসা আল্লাহর যিনি তাকে তার কুফরির কারণে আগুনে নিক্ষেপ করেছেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। এই কারণে আমিরুল মুমিনের হাতে তাকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছিল, তার প্রতি অভিশাপ। এরপর আল ওয়াসিক আহমদের সাথীদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তাদের শাস্তির ব্যবস্থা করল। সে প্রায় 29 জনকে আটক করল এবং তাদেরকে পদভ্রষ্ট বলে ঘোষণা করে জেলে পাঠানো হলো। তাদের সাথে কাউকে দেখা করতে দেওয়া হতো না এবং লোহার শিকলে বেঁধে রাখা হতো, আর অন্যান্য কয়েদীদের যা খেতে দেওয়া হতো তাও তাদেরকে দেওয়া হতো না, আর এটা ছিল তাদের প্রতি অনেক বড় অন্যায়। এই আহমদ ইবনু নাসির ছিলেন সত্যিকারের আলেমদের মধ্যে একজন, যিনি আল্লাহর দিন প্রতিষ্ঠায় ছিলেন সক্রিয় এবং সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজে নিষেধ করতেন। তিনি হাদিস শুনেছেন হাম্মাদ ইবনু জাইদ, সুফিয়ান ইবনু ওয়াইনা এবং হাসিম ইবনু বাশির হতে, যার সমস্ত লেখনী তার নিকট ছিল। তিনি ইমাম মালিক ইবনু আনাসের কাছ থেকেও একাধিক হাদিস শুনেছেন, যদিও তিনি তার থেকে বেশি হাদিস বর্ণনা করেননি। ইয়াহিয়া ইবনু মাইন ইমাম ইবন নাসির সম্পর্কে বলেন যে আল্লাহ তার প্রতি রহম করুন, আল্লাহ তাকে পরিশেষে শাহাদা দিয়ে সম্মানিত করেছেন, যদিও তিনি সচরাচর অন্যদের সম্বন্ধে অতিরিক্ত প্রশংসা করতেন না, এই বলে যে আমি মানুষের প্রশংসা করার যোগ্য নই, অর্থাৎ ইয়াহিয়া ইবনু মাঈন মানুষের প্রশংসা সাধারণত করতেন না, তিনি বলতেছেন আর কি যে আল্লাহ তাকে শাহাদা দিয়ে সম্মানিত করেছেন। তথাপি তিনি আহমদ ইবনু নাসের সম্বন্ধে প্রায় সময় উচ্চ প্রশংসা করতেন। ইমাম আহমদ বিন হাম্বল তার সম্বন্ধে বলেছেন যে আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি আল্লাহর প্রতি তার জানের ব্যাপারে কতই না উদার ছিলেন, অর্থাৎ তার জানকে যে নফস অর্থাৎ তার যে জীবনটাকে তিনি কতই না উদারভাবে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছিলেন, তিনি নিজেকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছিলেন। জাফর ইবনু মুহাম্মদ আল সাইগা তিনি বলেন যে আমার দুই চোখ সাক্ষী আছে, অন্যথায় তারা অর্থাৎ এই দুইটা চোখ অন্ধ হয়ে যাক, আমার দুই কান শুনেছে, অন্যথায় তারা বধির হয়ে যাক। আহমদ ইবনু নাসের আল খোজাই যখন ওনার যখন শিরচ্ছেদ করা হয় তখন তার কর্তিত মস্তকে কর্তিত যে কাটা যে মস্তকটা এটা বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কাটা মস্তকটা বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন তাকে গাছের গুড়ির সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন কিছু লোকেরা তার কর্তিত মস্তক থেকে এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুনেছিল, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন। এই আয়াত তেলাওয়াত করতে শুনেছিল যে আলিফ লাম মিম, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি শুধুমাত্র এটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তিনি বলেন, যিনি বর্ণনা করেছেন বলেন যে আমি শিহরিত হয়েছিলাম। এখানে আল হাফিজ ইবনু কাসির তার বর্ণনা শেষ করেন, আল্লাহ তার প্রতি রহম করুন। তো এখানে আমরা এই ঘটনার মধ্যে দেখলাম যে কিভাবে তিনি বাতিলের মোকাবেলায় শাসকের মোকাবেলায় প্রকাশ্যে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি সত্যকে প্রকাশ করলেন, সঠিক আকিদাকে প্রকাশ করলেন এবং মানুষের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিলেন আল্লাহর জন্য, মানুষকে সত্য আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে কিভাবে একত্রিত করলেন, তাদেরকে বায়াত নিয়ে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চেষ্টা করলেন। যেমন বর্তমান সময়ে মুক্তাদিন যে শাসকরা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের করণীয় যে আমরা মানুষকে সঠিক আকিদা সঠিক পথ এটাকে বুঝিয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এদের পুরা এই সিস্টেমকে পরিবর্তন করে কুফরি সিস্টেমকে পরিবর্তন করে যাতে আমরা ইসলামিক শরিয়া আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি সেজন্য আমাদের চেষ্টা করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসাবুল হুদুদের যে বালক এবং তার সাথে যে আলেম এবং রাহেব অর্থাৎ যারা সাধারণ ঈমান এনেছিল আল্লাহর জন্য জীবন কুরবানি দিয়েছিল এবং এখানে যে ইমাম আহমদ ইবনু নাসের উনাদের এই পথ অর্থাৎ আমাদের পূর্ববর্তী সালফে সালেহীনগণের পথ অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে শাহাদা দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলি। ও আল্লাহ, এটার চাইতে আমাদের কাছে আর প্রিয় কিছু নাই যে আপনি আমাদের এই জানটা যা আপনি দিয়েছেন এর চেয়ে আর কিছু কুরবানি করার মতো আমাদের কিছুই নাই, আপনি আমাদের এটাকে গ্রহণ করে নিবেন, এর চেয়ে প্রিয় আমাদের কাছে আর কিছুই নেই, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।